আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। ও বুঝামি পাপি আমি পাপের সীমানা, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই, আমি তাই তো ফিরে যাই। ও বুঝামি পাপি আমি পাপের সীমানা, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই, আমি তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে বুঝতে পারি না আমি বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। হে খোদা তুমি অন্তর জামি না বলা কথা জানো, মিনতি জানাই অভাগারে তোমার কাছে টানো। হে খোদা তুমি অন্তর জামি না বলা কথা জানো, মিনতি জানাই অভাগারে তোমার কাছে টানো। স্রষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই, পাপ করেছি দেহে মনে তোমার ক্ষমা চাই, আমি তোমার ক্ষমা চাই। স্রষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই, পাপ করেছি দেহে মনে তোমার ক্ষমা চাই, আমি তোমার ক্ষমা চাই। হীরা ভেবে কাছ কুড়ালাম, হীরা ভেবে কাছ কুড়ালাম, অন্ধ বলে তোমার দানের স্বরূপ দেখি না, আমি স্বরূপ দেখি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না।